الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون، في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون، ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء، ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. سورة بقرة 8 নম্বর আয়াত থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। এমনি ভাবে এই আয়াতগুলি থেকে ومن الناس من يقول آمنا، 8 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন 20 নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ 13টি আয়াতে মুনাফিকদের কথা আলোচনা করেছেন, নাউযু বিল্লাহ। আর কাফিরদের কথা আলোচনা হয়েছে গত সপ্তাহে, গত দর্শে 2টি আয়াতে আলোচনা হয়েছে। আর ইমানদারদের কথা এর পূর্বে আলোচনা হয়েছে আলিফ লাম মিম এর পরে 4টি আয়াতে। ইমানদার যারা, ওরা হলো মুমিন, এদের কথা উল্লেখ করেছেন বা আলোচনা করেছেন সূরা বাকারা শুরুতে 4টি আয়াতে। তারপরে যারা স্পষ্ট কাফের ওদের আলোচনা হয়েছে মাত্র 2টি আয়াতে। আচ্ছা, যারা স্পষ্ট কাফের এদের ভয়াবহতা বা এদের খারাপ দিক অপেক্ষামূলক মুনাফিক থেকে অনেক কম, কারণ মুনাফিক ভয়াবহ, মুশকিল মুনাফিক। এজন্য রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করেছেন 13 আয়াত, নাউযু বিল্লাহ। আচ্ছা, এই যে মুনাফিকি দুই প্রকার, একটা হলো বড় মুনাফিকি আর আরেকটা হচ্ছে ছোট মুনাফিকি। বড় মুনাফিকি হলো আকিদাগত দিক দিয়া, যেমন মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ করছে আমি মুসলিম, মুখ দিয়ে বলছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখ দিয়ে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, বলছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, কিন্তু ভিতরে তানা, এটা হলো বড় মুনাফিকি। মুখ দিয়ে প্রকাশ করে আমি মুমিন আর ভিতরে কুফরি, মুখ দিয়ে আপনার বন্ধু কিন্তু আসলে সে আপনার শত্রু, এরকম মুনাফিককে চিনা বড় মুশকিল। আর মুনাফিকের ষড়যন্ত্র থেকে বাছা মুসলমানদের জন্য খুবই কষ্টকর, খুবই দুষ্কর। তাই রব্বুল আলামিন এই যে বড় মুনাফিকদের কথাই এখানে আলোচনা হয়েছে, 13টি আয়াতে আলোচনা করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমাদের মুখেও ইমান আছে, আছে কিনা বলেন, মনেও ইমান আছে, বাস্তবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মুনাফিকদের মতো যেন না হয়, নাস্তিকদের মতো যেন না হয়। অনেক নাস্তিক রয়েছে যারা প্রকাশ্যে মুসলিম কিন্তু ভিতরে বাতিনি ভাবে কাফের, ওরা মুনাফিকদের আচরণ করে। আল্লাহ এদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন। আচ্ছা, তো বড় মুনাফিকই যদি কারোর মধ্যে থাকে সে কাফের, দিন থেকে খারিজ, যদি আমরা তাকে বলব সে মুসলিম বাহ্যিক কিন্তু আসলে সে কি কাফের। আর আরেকটা হলো নিফাক আমলি, আমলি মুনাফিকি, যেমন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক ثلاث, মুনাফিকের আলামত তিনটি, ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়াদা ওয়া আখলাফা ওয়া ইযা তুমিনা খান, যদি কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, এটা হলে এটা হলো আমলি মুনাফিকি। আচ্ছা, এই আমলি মুনাফিকি আমার মধ্যে থাকা উচিত না এর থেকে দূরে থাকা উচিত? হয়তো আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ একা তার কোনো শরীক নেই, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, সব ঠিক আছে, কিন্তু আমলি মুনাফিকি আছে, মুশকিল। এই মুনাফিকি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এজন্য যারা মিথ্যা বলে তাদের মধ্যে মুনাফিকি একটা গুণ, কেন আপনারা দেখি, কারণ বড় মুনাফিক যেটা মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর ভিতরে নাই, তাই না? আর আপনি আমলি মুনাফিক, অর্থাৎ মুখ দিয়ে বলেন একটা আর ভিতরে আরেকটা, সত্য কথা গোপন রাখলেন আর মুখ দিয়ে বলেন মিথ্যা, আমলি মুনাফিক, আস্তাগফিরুল্লাহ। তাই আপনার মধ্যে কি পাওয়া গেল, বড় মুনাফিকের একটা গুণ পাওয়া গেল। আয়াতুল মুনাফিক ثلاث, ইযা হাদাথা কাযাবা, যখন মিথ্যা বলে না, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে, আমানতদারিতে যদি খেয়ালত থাকে তাহলে মুশকিল। আমানতদারি, আপনাকে যে ডিউটি দেওয়া হয়েছে ডিউটির মধ্যে আমানতদারি রক্ষা করতে হবে, করতে হবে কি না? শুধু আপনি কফিল থেকে নেবেন আর আপনি কফিলের হক আদায় করবেন না, এটা হয় না। আমাদেরকেও দেখতে হবে, আমাদের আমল শুধরাতে হবে, কফিলকেও তার আমল শুধরাতে হবে যদি গলত আচরণ করে, তাই না? তো আমরা এখানে যারা আছি আমরা কেউ তো কফিল না, আমরা সুলদিতে থাকি, আমাদের গ্রান্টার ওরা, আমরা তাদের হক আদায় করব। তারা যদি আমাদের হক না আদায় করে তাহলে এর জবাব তারা কেয়ামতের দিন দেবে, আর না হয় দুনিয়াতে আল্লাহ পাক তাদের থেকে বদলা নেবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এজন্য আমি কি তার আমানত দায়িত্বে শান্ত করতে পারি? আমারটা আমার আর কর্তব্য। আপনি যথাসাধ্য বুঝাবেন, মানুষকে দিয়ে বোঝাবেন ইত্যাদি ইত্যাদি, এটা আপনার কাজ, কিন্তু এ কারণে আপনি যে তার খেয়ানত করবেন এটা হয় না। আল্লাহ আমাদের সবার সবাইকে বোঝার তৌফিক দিন, জানার তৌফিক দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ হচ্ছে, আলামত হচ্ছে মুনাফিকের, এটা আমলি মুনাফিক, কথা বললে মিথ্যা, মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, আমানত রাখা হলে খেয়ানত করে। আর আরেকটা আছে অন্য রেওয়ায়েতে, ওই যে খাসামা ফাজারা, লড়াই করলে সীমা লঙ্ঘন করে, ঝগড়া করলে সীমা লঙ্ঘন করে। আল্লাহ আমাদের হেফাজত করুন, হয়ে যায় কিনা? হয়ে যায়, কিন্তু এইসব কারণ হচ্ছে আমলি নিফাক, এর কারণে মানুষ দিন থেকে খারিজ হবে না। দিন থেকে খারিজ করা বড় মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ১৩টি আয়াতে বড় মুনাফিকদের কথা বলেছেন, আল্লাহ বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, অথচ তারা মুমিন নয়, অথচ তারা কি না মুমিন নয় বলে। ঠিক আছে, কি বলেন ভাই, আমরা কি আপনাদের মতো না? কিন্তু ভিতরে নেই, ভিতরে সংবাদ কে জানে? আল্লাহ আল্লাহ জানে। তো এরকম অনেক মানুষ আছে সুন্নাহ সৌদিতে সুন্নতের উপর আমল করে, বেদাত কর্ম না, ঠিক না? আর বাংলাদেশ ইন্ডিয়া গেলে যেই সেই শুরু হয়ে যায়। তো এটা কি মুনাফিক কি না? এটা আমলি মুনাফিক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের নবী একজন, কিয়ামত পর্যন্ত একজন কিনা? বাংলাদেশের নবী ওই নবী, যে নবী সৌদি আরবের মুসলমানদের, ওই নবী বাংলাদেশের মুসলমানদের, ওই নবী ইন্ডিয়ার মুসলমানদের, ওই নবী আমেরিকার মুসলমানদের, ওই নবী লন্ডনের মুসলমানদের, ওই নবী সারা বিশ্বের মুসলমানদের একই নবী, যিনি হচ্ছেন আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমরা সৌদিতে আমল করব, এই নবীর সুন্নতের উপর যদি আমরা বাংলাদেশে যাই সেখানেও এই নবীর সুন্নতের উপর আমল করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যেন আকাদি বিশ্বাসগত নেফাক যেন না থাকে, আমলি নেফাক যেন না থাকে। কথা বুঝে এসেছে? বিশ্বাসগত মুনাফিকি তো থাকবেই না, আমলি নেফাকও থাকবে না। বলেন ইনশাআল্লাহ। হিম্মত বাড়ালে, সাহস বাড়ালে আল্লাহ তৌফিক দিবে। আর যদি আপনার মধ্যে মানে আগে ভাই ইমানটা দুর্বল, কি করি কি না, তাহলে এটা ইমান হলো? ইমান এখান থেকে সফল বানাতে হবে। বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, অথচ তারা মুমিন নয়। স্পষ্ট কিনা? জি। আমি বেশ ব্যাখ্যা করবো না, যে অল্প সময়, হ্যাঁ, মেইন কথাগুলি আমি আপনাদের সামনে আজকে পেশ করব। আরো কিছু আনুষঙ্গিক বিষয় হয়তো পরের দর্শে আলোচনা হতে পারে ইনশাআল্লাহ। ইউহাদিউনাল্লাহ, আল্লাহ বলছেন, ওরা আল্লাহকে দুঃখ দেয়। ওয়াল্লাযীনা আমানু, আর ইমানদারদেরকে দুঃখ দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা তো নিজেদেরকে, তাদের নিজেদেরকেই দুঃখ দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তা বুঝছে না তারা, তারা তার উপলব্ধি করতে পারছে না। আল্লাহকে কি দুঃখ দিবে বলেন তো? মনে মনে তোকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে গেলাম, বাহ্যিক বলে দিয়েছি আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে আল্লাহর উপর ঈমান আনেনি। ঈমানদারদেরকে কি বলেন? আমরা আপনাদের মতো না, আপনাদের সাথে না, সবই তো ঠিক আছে, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, ঠিক না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, একদম মজবুত, কিন্তু ভিতরে আরেকটা তো দুঃখ দিল না মুমিনদেরকে। আচ্ছা, আল্লাহকেও বলছে, আল্লাহকে দুঃখা কিরকম? আল্লাহকে দুঃখা, আল্লাহ তো মনের সংবাদ জানে, তবু বাহ্যিক দৃষ্টিতে ধোকা, যেহেতু মুমিনদেরকে বোঝাতে পেরেছে যে আমরা তোমাদের মতোই, কিন্তু মনে কি নাই আল্লাহর উপর ঈমান নাই। আউযুবিল্লাহ মিন যালিক, ইয়া রব তুমি আমাদের হেফাজত করো, আমিন। মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। মুমিনদেরকে হেফাজত করো, আমিন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, ওরা তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে, কারণ আল্লাহ যেহেতু তাদের ভিতরে সংবাদ জানেন, আল্লাহ তাদের ভেদ প্রকাশ করে দিবেন, মুমিনদেরকে জানিয়ে দিবেন, অতএব তারা নিজেরা নিজেদেরই ক্ষতি করছে, দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় স্পষ্ট ছিল মুনাফিকরা, আল্লাহ পাক তাদের ভেদ গণনা করে দিয়েছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, মুনাফিকদের লিডার, মুনাফিকদের নেতা, এর প্রধান অনুসারী এখনো পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত কিছু থাকবে মুনাফিক। আল্লাহ এদের অনিষ্টতি আমাদের হেফাজত করুন। এরপর আল্লাহ বলছেন তাদের গুণ, ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে রোগ রয়েছে, অন্তরের বাহ্যিক হয়তো খুব মানে সুস্থ শক্তিশালী স্ট্রং ম্যান, ঠিক না, মোহাম্মদ আলী ক্লে হক হকম মনে হয় বড় বড়, কিন্তু ভিতর রূপ শয়তান, ফি কুলুবিহিম মারাদ, অন্তরে মরদ, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে নাই। তো এদিকে এ ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যে সলাৎ পড়ি বা যে কোনো ইবাদত করি, যদি আমার মনে ইবাদত আল্লাহর জন্য না থাকে আর মুখ দিয়ে যদি আমি 10,000 বার বলি আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি, তো আমার ইবাদত কবুল হবে? আপনারা বুঝতে পারছেন ব্যাপার? 10 কোটি বার আপনি বললেন আল্লাহর জন্য ইবাদত সলাৎ করছি আল্লাহর জন্য সলাৎ করছি, কিন্তু ভিতরে নেই, তা কেন বললাম? ওই যারা মুখ দিয়ে নিয়ত পড়ে, মুখ দিয়ে বলে যতই বলেন কি হয় না, আপনার কথা তো বুঝে আসছে তবুও হচ্ছে না, বলে না কিছু মানুষ বছর পর বছর দর্শ মজুদ তবুও না ওই তো ছাড়ে না, আস্তাগফিরুল্লাহ, ওই না ওই তো পড়ছি, বুঝতে পারছেন? চাই উর্দু চাই বাংলা চাই দেখবেন পুস্তু ভাষা কিরকম কিরকম, এ তো মাশাআল্লাহ বলা হয় শুনে কি না অনেক আছে, ওই তুর্কি ভাষা ওদের নিয়তের তরিকা আরেকটা, আফগানি নিয়তের তরিকা আরেকটা, ওই মুখ দিয়ে আর কি একটু বলে। আর আমাদের দেশে দেখুন একটু ছোটবেলা বাল্যকালে আগে তো পিটাই করতো না, ওই তো ঠিক নেই, ঠিক না, ও ঠিক এখন মারে আল্লাহ হেফাজত করবে। নিয়তের সম্পর্ক মনের সাথে না, মনের সাথে না মুখের সাথে, মনের সাথে, মন হলো আসল, 10 কোটি বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে কিন্তু মনে নাই, ইমানদার হবে? ইবাদা 10 কোটি বার তুমি বলো আমি আল্লাহর জন্য ইবাদত করছি কিন্তু মনে মনে না, মানুষ দেখে বলবে আমি নামাজি, নামাজ কবুল হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। এইসব মুনাফিকদের অন্তরে হলো রূহ, আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুম আল্লাহ মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এদের অন্তরে রোগ রয়েছে পরে আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। যেহেতু তাদের রোগ রোগের পথ অবলম্বন করেছে, কুফরির পথ অবলম্বন করেছে, এই রূপ বলতে কি কুফরি, আল্লাহর নাফরমানি, বেদাত করা, আল্লাহর নাশুকরি করা, এগুলো হচ্ছে মারাদ রূপ, এটা শারীরিক রূপ না আত্মিক রূপ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই মারাদ বলতে কি গো বলেছেন রিজস, অপবিত্রতা, রিজস মানে অপবিত্রতা, নাজিস, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক কি নাজাস, অপবিত্র, আল মুমিন লা ইয়ানজুস, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, ইন্নাল মুমিন লা ইয়ানজুস, আল্লাহর জাত পাক মুমিন নাপাক হয় না, মুমিন কি হয় না, নাপাক হয় না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে রোগ রয়েছে ফলে আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, কেন রয়েছে আর কেন তাদের রোগ আরো বৃদ্ধি করে দিলেন, যেহেতু বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু ওরা মিথ্যা বলে, মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মনে নাই। আল্লাহ বলছেন সূরাতুল মুনাফিকুন শুরুতে মুনাফিকুনের ইদা জাআকাল মুনাফিকুন قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون, منافق যখন আপনার কাছে আসে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আর তাগিদের উপর থাকি নাশহাদ ইন্নাকা লা রাসূলুল্লাহ, লা রাসূলুল্লাহ কসম, আল্লাহর কসম হয়ে বলছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। দেখেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমিন। এজন্য এত তাড়াতাড়ি কসম খেতে নেই, মুনাফিকরা বেশি বেশি কসম কসম হত। আমাদের লোকজন এত তাড়াতাড়ি কসম খায় না, ঠিক না? কসম মারাত্মক মনে করে, এটি আসল মুনাফিক, বারবার কসম। ওয়াল্লাহু, আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ জানে, আপনি তার রসুল। আল্লাহ তো জানে, আল্লাহ তো জানেই আছে আপনার রসুল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা বলছে, অর্থাৎ তারা তাদের কথায় মিথ্যা, মনে তা নেই কিন্তু মুখ দিয়ে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মন মনে যা আছে তা মুখ দিয়ে প্রকাশ করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মনে একটা, মুখে আরেকটা, মনে বিদাত আর মুখ দিয়ে বলেন সুন্নাত। কি করবো, সৌদিতে যদি বেদাত করি তো মুশকিল, তাই না? এই জন্য আর বেদাত করছে না, সমান সমান না, এখানে মাঝে মধ্যে খুব গড়বড় হয়, বেদাত করলে বাংলাদেশ পাঠিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? কোন কোন সময় এরকম হয়, কয়েকবার এরকম হয়েছে, তখন কি করবে? ঠেকা করেন ওখানে গিয়ে কি মনে করেন, সৌদি তো মিলাদ মাহফিল হয় বলে কি না, যদি লুকিয়ে লুকিয়ে গুপ্তভাবে দিয়ে একটা করে সৌদিতে হয়ে যায়। আলহামদুলিল্লাহ বাহ্যিক আমরা অনেক যায় আছি, কয়েকটা মিলাদ দেখলেন? এই তো গেল রবিউল আউয়াল, মিলাদ আছে? জন্মবার্ষিকী আর কি বার্ষিকী, কত বার্ষিকী যে বের হলো, সব ইহুদি নাসারা নাস্তিকদের থেকে এসেছে এইসব বার্ষিকী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মবার্ষিকী করে থাকতেন তাহলে বুখারী মুসলিমে হাদিস থাকতো না? সাহাবে কেরাম সব উল্লেখ করলেন, এটা উল্লেখ করলেন না জন্মবার্ষিকী, এত বড় জিনিস, তাহলে সাহাবে কেরাম ভুল করেছেন, আবু বকর ভুল করেছেন, ওমর ভুল করলেন, উসমান ভুল করলেন, আলী ভুল করলেন, এইসব সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য জান কুরবান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, মাল কুরবান দিয়েছেন, সব বিসর্জন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। ওরা কি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মিলাদ মাহফিল করা হতো তাহলে ওরা কি ছেড়ে দিতেন? না। মুসলিম বুঝো, হার না এত তাড়াতাড়ি করো না, কিন্তু বুঝো, ওরা আবার বলে এটা মুস্তাহাব, এটা কিন্তু তেমন কিছু না, এরকম বলে না, কেউ ওয়াজিব বলে না, কেউ সুন্নত বলে না, বলে মুস্তাহাব। তার মানে দলিল নেই তো এখন কি করবে, একটা নিয়ে এসছে নিজ পক্ষ থেকে, খবরদার কোনো আমল করা যাবে না, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল ছাড়া কোনো আমল করা যাবে না, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, সে আমল আল্লাহ পাক কখনো কবুল করবে না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমল করার আগে দলিলের প্রয়োজন, আমল করার আগে কি দলিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকাকালে তিনি তার নিজের জন্মবার্ষিকী পালন করেননি। আচ্ছা দেখেন তো, সাইয়্যিদুস সুহাদা হামজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন উহুদের যুদ্ধে, আর কি রকম রোমান্টিক ঘটনা ঘটেছে আপনারা জানেন এটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এত ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আপনারা সবাই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান হয়েছে সব তারই পক্ষ থেকে, একজন বাদে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারিয়া কিবতিয়ার পক্ষ থেকে। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত কিছু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তার কত ত্যাগ, জান মাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার মৃত্যু দিবসও পালন করলেন না, জন্মদিবসও পালন করলেন না। তো আমি এখানে এসে বেশ কয়েক শতাব্দী পর এসে বা বর্তমানে যারা বলছে কি বলো ছাড়া যায় না এটা করা যায়, তাহলে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভুল করেছে। সবাই নাউযুবিল্লাহ, আমরা দিন কুত থেকে পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি, সেই নবী কি ভুল করতে পারেন? না। খবরদার এইসব বেদাতের পথে যাবেন না, হক জানুন আর হক কবুল করুন, না হক জানুন না হক পরিত্যাগ করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون এদের অন্তরে রোগ রয়েছে কুফরি আছে আল্লাহর নাফরমানি রয়েছে অপবিত্রতা রয়েছে যার ফলে আল্লাহ তাদের রূপ তাদের অপবিত্রতা আরো বাড়িয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ তো আমরা আমাদের কি করা উচিত আমাদের উচিত আমরা আমাদের মনকে পাক করব মনের কলুষতা দূর করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুন আমিন এরপরে আল্লাহ বলেন ওয়াইদা ক্বিল লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন যখন তাদেরকে বলা হয় তোমরা ভূপৃষ্ঠে ফেসাদ সৃষ্টি করো না তখন তারা কি বলে আরে ভাই আমরা তো ফেসাদ সৃষ্টি করছি না আমরা তো ভালো কাজই করছি আমরা সংস্কার করছি আমরা সংশোধন করছি অর্থাৎ খারাপ কাজ তাদের কাছে হয়ে গেছে ভালো কাজ আস্তাগফিরুল্লাহ তো কিছু মানুষ এরকম দেখবেন খারাপ কাজ করে কিন্তু মনে করে কি আমি ভালো কাজ করছি আছে কিনা এদের মতো যেন আমরা না হই আপনার মনের রিপু যদি হক বিরোধী হয় তাহলে আপনি রিপু কবুল করবেন না হক কবুল করবেন কথা বুঝতে পারছেন রিপু ছাড়বেন আর হক কবুল করবেন যদি হয় আপনার রিপু যদি হকের পক্ষে হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কিন্তু যদি আমার রিপু আমার কামনা বাসনা যদি হকের বিরোধী হয় তাহলে আমি আমার কামনা বাসনা যাই হোক না কেন আমি সব ছেড়ে দিয়ে হককে কবুল করবো এরকম যদি হয় তাহলে আমরা হচ্ছে প্রকৃত মুসলমান আর না হলাম কি যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফেসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা ফেসাদ না আমরা শান্তি বিস্তার করছি আমরা জমিনে সংস্কার করছি সংশোধন করছি কোথায় আমরা ফেসাদ সৃষ্টি করলাম উল্টোটা আস্তাগফিরুল্লাহ আচ্ছা মুনাফিকের একটা গুণ وإذا قيل لهم آمنوا كما آمن الناس যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে আচ্ছা বলেন তো ওই সময় যারা ঈমান এনেছো এনেছিলেন ওরা কারা ছিলেন উত্তর দিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাই না যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান এনো কিন্তু ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে ওই সময় কার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আসহাবুল আশরাতুল মুবাশশারা সহ আল আশরাতুল মুবাশশারা রাদিয়াল্লাহু আনহুম এমনি ভাবে আসহাবে বদরিয়িন আসহাব আসহাবুল হুদাইবিয়া অর্থাৎ সমস্ত সাহাবায়ে কিরামের মধ্যে সামিল যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি ঈমান আনবো ওই রকম যেভাবে বেওকুফ আর নির্বুধরা ঈমান এনেছে অর্থাৎ আবু বকর ওমর উসমান আলী তাদের কাছে নির্বুধ রাদিয়াল্লাহু আনহুম আস্তাগফিরুল্লাহ তো ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আগামী সপ্তাহে করতে হবে সময় অল্প তো তাই শুধু আজকে বস শুধু তর্জমাটা সংক্ষিপ্ত আলোচনা যখন তাদেরকে বলা হলো বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকজন ঈমান এনেছে অর্থাৎ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে ঈমান এনেছেন ওইভাবে তোমরা ঈমান আনো তো তারা বলে আমরা কি ওইভাবে ঈমান আনবো যেভাবে বেওকুফ আর নির্বুদ্ধরা ঈমান এনেছে আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন শুনো এরাই হচ্ছে বেওকুফ এরাই হলো কি বেওকুফ কিন্তু তারা তা জানে না এই মুনাফিকরাই হচ্ছে বেওকুফ আর যারা ঈমান এনেছে ওরা হচ্ছে বাওকুফ অর্থাৎ আকলমন্দ বুদ্ধিমান যেভাবে আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই সাত আকাশ সাত জমিনের সৃজনের মধ্যে এবং রাত দিনের পরিবর্তন পরিবর্ধনের মধ্যে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য তো আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তথা সমস্ত ঈমানদার যারা আল্লাহর জাতির উপর ঈমান এনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল হিসেবে ঈমান এনেছে ওরা হচ্ছে আল্লাহর ভাষা অনুযায়ী ওরা কি বুদ্ধিমান আর যারা ঈমান আনেনি ওরা যতই জ্ঞানবান হোক না কেন ওরা কিন্তু বুদ্ধিমান না ওরা হচ্ছে নির্বুধ বলেন নাউযু বিল্লাহ ওরা সবাই কি নির্বুধ আর আমি গরিব আমি তেমন কিছু বুঝি না আমি আল্লাহর জাতির উপর ঈমান এনেছি আমি দুটি সাক্ষ্যবাণী উচ্চারণ করলাম মন থেকে উচ্চারণ করলাম আর আমল করলাম, বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমার আল্লাহ বলেন তুমি গরিব হও মিসকিন হও, তোমার কোনো ইজ্জত নাই সমাজে, কিন্তু এই দুইটি বাণীর উপর তুমি বিশ্বাস করেছো আর আন্তরিক বিশ্বাস সহকারে তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছো। তুমি আমার কাছে, তুমি বাস্তবে নির্বুধ হলেও তুমি নির্বুধ না, তুমি আমার প্রিয় বান্দা, তুমি আমার জ্ঞানবান এবং বুদ্ধিমান বান্দা হয়ে গেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার কথা না আমার আল্লাহর কথা। তুমি হয়তো বলতে পারো অমুক অমুক অমুক অমুক অমুক, ওরা কিছু বুঝে না, শুধু তোমরাই বুঝো। আমার আল্লাহ বলেন যারা গরিব মিসকিন অথবা ধনী, যারা হক হক বুঝলো আর হক মানলো, যারা আমার একত্ববাদের উপর ইমান আনলো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের উপর ইমান আনলো, ওরা বাহ্যিক তোমাদের কাছে নির্বুধ হলেও তোমাদের কাছে নির্বুধ হতে পারে, কিন্তু আমার কাছে ওরা নির্বুধ না, আমার কাছে ওরা হচ্ছে বুদ্ধিমান আর জ্ঞানবান। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আমরা জ্ঞানবান হতে চাই ইনশাআল্লাহ, হক বুঝে হক মানতে চাই ইনশাআল্লাহ। কারো গালিগালাজ আর কারো বিদ্রূপকে আমরা তুয়াক্কা করবো না, আমরা হক মেনে জেনেছি, হক মানবো এবং হক প্রচার করেই চলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ আমাদের অন্তরকে তুমি পাক করো, আল্লাহ আমাদের অন্তর থেকে তুমি মুনাফিকি দূর করে দাও। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহ আমাদের অন্তরকে তুমি পাক করো মুনাফিকি থেকে। اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا، برحمتك يا أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين، واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.